বাগানে নামিস না সোনারে, আমি নাই দিব গোলাপ, ও সোনারে নাই দিব গোলাপ। কেনে কেনে কেনে জেঠা সেথা হাতে দিলে রে, তোকে নাই দিব গোলাপ ফুল, ও সোনারে নাই দিব গোলাপ ফুল। তাই বুঝি আমি নাই দিব গোলাপ ফুল। আচ্ছা আনন্দ বাগানে নামিস না সোনারে, নাই দিব গোলাপ। আনন্দ আনন্দ।